بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والفجر শপথ উষার وليال عشر শপথ দশ রজনী والشفع والوتر শপথ জোড় ও বেজোড়ের والليل إذا يسر এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে هل في ذلك قسم لذي حجر নিশ্চয় ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য الم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরম ذات العماد ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সখর বিল ওয়াদ এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল ওয়া ফিরআউন যিল আওতাদ এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের প্রতি আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ যাহারা দেশের সীমা লঙ্ঘন করিয়াছিল ফাআকসারু ফিহাল ফাসাদ এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল তাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ মানুষ তো এই রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন কাল্লা বাল লা তুকরিমুনা আল ইয়াতীম না কখনো নয় বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না ওয়ালা তাহাদ্দুনা আলা ত্বাআমিল মিসকিন এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধ ভাবে ফেরেশতা গণ সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম সেই দিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না। হে প্রশান্ত চিত্ত, ارجعي الى ربك راضيه مرضيه তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া। فادخلي في عبادي আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। وادخلي جنتي আর আমার জান্নাতে প্রবেশ করো।